বাজে না বাঁশি গো বাজে না, বাজে না বাঁশি গো ফুলের বাসরে জাগে না হাসি গো, বাজে না বাজে না বাঁশি গো। আকাশে নাই চাঁদে মধু জোছনা, দূরেই রহিল সে মৃগ লোচনা, নাই জোছনা আকাশে নাই চাঁদে মধু জোছনা, দূরেই রহিল সে মৃগ লোচনা, হায় নাই জোছনা তাই নীরব নয়ন ধারে আমি ভাসি গো, বাজে না বাজে না বাঁশি গো, বাজে না বাঁশি গো, বাজে না বাঁশি গো। আজিয়ে মায়া ভরা মধু নিশিতে মধুর মনে মন চাই মিশিতে, মধু মিশিতে আজিয়ে মায়া ভরা মধু মিশিতে, মধুর মনে মন চাই মিশিতে, মধু মিশিতে মধু মিশিতে। মালাখানি হলো যে গো ফুল ঝরানো, জীবনে সবই যেন ভুলে ভরানো, মালাখানি হলো যে গো ফুল ঝরানো, জীবনে সবই যেন ভুলে ভরানো, সে প্রিয় হলো কেন পর বাঁচি গো, বাজে না বাঁচি গো, বাজে না বাজে না বাঁচি গো, ফুলের বাসরে জাগে না হাসি গো, বাজে না বাঁচি গো, বাজে না।